উচ্চস্বরে, কর্কস্বরে না মধুর সুরে। কোরআন শরীফের হাজারের 32 নম্বর আয়াতে আল্লাহ যা বলেছেন সেটা যদি সত্য হয়ে থাকে, তাহলে ইমাম নিজেকন মধুর সুরে কেরাত করলে তখন মুক্তাদিরা ইমাম মধুর সুর শুনে জান্নাতের জন্য লালায়িত হয়ে যাবে, না ইমাম নির্জন্য লালায়িত হয়ে যাবে। তাহলে কিসেতে কি হয়ে গেল? এখন ইমাম নির মধুর কণ্ঠস্বর শুনে পিছনের সমস্ত শত হাজার হাজার মুসল্লিরা নামাজের ভিতরেই ইমাম নিকে উপভোগ করার জন্য লালায়িত হয়ে গেল। ইমাম নির বড় মর্যাদা হল না নামাজের ভিতরেই অপমান, নামাজের ভিতরেই অপমান। সুতরাং নারীদের জন্য ইমাম হওয়ার মধ্যে মান না অপমান, নারীদের জন্য মুয়াজ্জিন হওয়ার মধ্যে মান না অপমান, নারীদের মুয়াজ্জিন হওয়ার মধ্যে মান নয় অপমান, নারীদের ইমামনি হওয়ার মধ্যে মান নয় অপমান। এই অপমানের হাত থেকে রক্ষা করার জন্য মুসলমানের মা বোনদেরকে ইমামতের দায়িত্ব দেওয়া হয়নি, মুসলমানের মা বোনদেরকে মুয়াজ্জিনের দায়িত্ব দেওয়া হয়নি। না কোন তার্কিক, কোন তর্কবাদী নিতান্ত তর্কের খাতিরে বলতে পারেন, ঠিক আছে মাগরিবের নামাজের মধুর সুরে কেরাত করতে হয় বলে, এশার নামাজে মধুর সুরে কেরাত করতে হয় বলে, ফজরের নামাজে মধুর সুরে কেরাত করতে হয় বলে তাকে ইমাম বানানো গেল না, যুহরের আসরের নামাজে মধুর সুরে কেরাত করতে হয়, তাহলে এই দুই বেলার নামাজের ইমাম কোন নারীকে বানানো যাবে না কেন? একটু প্রশ্ন বাকি রইল কিনা? আমি একটু সময়ের জন্য এই যুক্তি মেনে নিয়ে যদি বলি হ্যাঁ ঠিক আছে, মাগরিব আসর ফজরের নামাজে মধুর সুরে কোরআন তেলাওয়াত করতে হয়, ইমাম নেই মধুর সুরে কোরআন তেলাওয়াত করলে মুক্তাদিরা মুসল্লিরা ইমামনির প্রতিনিধি হয়ে যাবে, এতে ইমামনির অপমান হবে, এজন্য ইমামনি করা হল না মসজিদে। কিন্তু জুহরের আসরের বেলায় তো সেই যুক্তি খাটে না, সুতরাং একজন নারীকে জুহরের ইমাম কোন মসজিদের বানালে আপত্তিটা কোথায়, আসরের নামাজের ইমাম কোন মসজিদের বানালে আপত্তিটা কোথায়? সেই প্রশ্নের খাতিরে আমি ধরে নিলাম একটু সময়ের জন্য একজন নারীকে হাটহাজারী বাজারের কোন মসজিদে জোহর এবং আসরের নামাজের ইমামনি সাব্যস্ত করা হল। এবার আপনারা বলুন, যাদের জানা আছে যাদের অভিজ্ঞতা আছে তারা বলবেন, এই ইমামনি মাসের প্রতিদিন ইমামত করার জন্য মসজিদে যেতে পারবে না? প্রায় সপ্তাহখানেক সময়ের জন্য অপরের নামাজ সরবে দূরের কথা, সরাবে দূরের কথা, নিজের নামাজ সরাই নিষিদ্ধ, নামাজ করবে দূরের কথা, বিনা নামাজেই মসজিদে ঢুকা হারাম। কি বলেন, নারীদের জীবনে এমন কোন সময় আছে কিনা যে সময়ের নামাজ সারাও মসজিদে ঢুকা হারাম? এক দুই ঘন্টা, এক দুদিন, না সপ্তাহখানে, প্রতি মাসের এক সপ্তাহ মসজিদে ঢুকাই যার জন্য হারাম, তাকে জোহরের নামাজের ইমামনি বানানো যায়, তাকে আসরের নামাজের ইমামনি বানানো যায়। সুতরাং ইমামত কর্তৃত্ব নেতৃত্ব করার মতো যোগ্যতা সৃষ্টিগতভাবে আল্লাহ তাব্বুল আলমিন নারীদের দিয়েছেন না পুরুষদেরে পুরুষ। এটা নারীদের অপমান হওয়ার কিছু নয়, নারীদের মান রক্ষা করার ব্যবস্থা। ইমামতের দায়িত্ব কর্তৃত্বের দায়িত্ব নেতৃত্বের দায়িত্ব আল্লাহ কোন নারীকে দেননি, একতরফা পুরুষকে দিয়েছেন নারীকে মর্যাদা থেকে বঞ্চিত রাখার জন্য, নারীদের মর্যাদা সংরক্ষণ করার জন্য, সংরক্ষণ করার জন্য। এখানে এসেই কর্তৃত্বের ভাগাভাগির প্রশ্ন দাঁড়ায়, পুরুষ করতে হতে পারলে নারী করতে হতে পারবে না কেন? পুরুষ নেতা হতে পারলে নারী নেত্রী হতে পারবে না কেন? পুরুষ ইমাম হতে পারলে নারী ইমাম হতে পারবে না কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন আরো পরিষ্কারভাবে অন্য আয়াতে জবাবগুলি দিয়েছেন প্রশ্নগুলি। অন্য আয়াতে আল্লাহ বলেন, الرجال قوامون على النساء بما فضل الله بعضهم على بعض وبما أنفقوا أنفقوا من أموالهم فالصالحات قانتات حافظات للغيب بما حفظ الله الله বলেন الرجال পুরুষগণ قوامون প্রত্যাহারে আলান নিসা নারীদের উপর তিনটা শব্দ পৃথক পৃথক তর্জমা করলাম যেন আপনাদের বুঝতে অসুবিধা না হয়। আর রিজাল কাওয়ামুন কি কর্তা কর্তা কর্তা আলান নিসা নারীদের উপর এই একটা আয়াত আল্লাহ মিথ্যা বলেছেন কোরআনে আর বাকি আয়াতগুলো সত্য কি বলেন কোরআনের এই একটা আয়াত মিথ্যা না পুরুষগণ কর্তা হবে নারীদের উপর এই আয়াত মিথ্যা না কি বলেন মিথ্যা না সত্য কেন ব্যক্তিগতা কি কর্তৃত্ব একটার হবে না নারীদের উপর এই অভিষেক কেন এই ধরনের প্রশ্ন যারা করতে ছাড় প্রশ্নটা আমার বিরুদ্ধে না কোরআনের আয়াতের বিরুদ্ধে হায়ালত জানাই কোন লাগে আবার মুসলমান দাবি কর হায়ালত জানাই কোরআনের আয়াতের বিরুদ্ধে প্রশ্ন করো আবার নিজেকে মুসলমান দাবি করো তোমার হায়ালত জাগল বাকি রইল প্রতিবাদের সুরে নয় বুঝার জন্য যদি প্রশ্ন করা হয় অবশ্যই প্রশ্নের জবাব আছে এবং সেই জবাবগুলি বলার জন্য আগে কতগুলি উদাহরণ বুঝে নিলে জবাব বুঝতে সফল হবে শুধু নারী পুরুষের বেলায় কর্তৃত্ব উত্তর ভাবার আরো অনেক ক্ষেত্রে এই কর্তৃত্ব উত্তর ভাসে যেমন ছাত্র এবং শিক্ষক এক মাস শিক্ষকেরা ছাত্রদের শাসন করবে আর এক মাস ছাত্ররা শিক্ষকদের শাসন করবে আমি একটা প্রস্তাব রাখলাম কি বলেন তাহলে ছাত্র শিক্ষকের মধ্যে কর্তৃত্ব ভাগাভাগি না একতরফা অভিশার কেন এই প্রশ্নের যেই জবাব নারী পুরুষের মধ্যে কর্তৃত্ব ভাগাভাগি না একতরফা অভিশার কেন ওই প্রশ্নের অসেই জবাব কথা বুঝতে পারেননি বলেন তো আপনারা কোন দেশে যদি ছাত্র শিক্ষকদের ছাত্র শিক্ষকদের মধ্যে কর্তৃত্বটা ভাগাভাগি করে দেওয়া হয় এক মাস শিক্ষকেরা ছাত্র শাসন করবে আর এক মাস ছাত্ররা শিক্ষক শাসন করবে তাহলে এই ছাত্ররা মানুষ হবে না জানুয়ার বুঝতে পারছেন ঠিক তেমনি বল নারীর পুরুষের মধ্যকার কর্তৃত্ব যদি ভাগাভাগি করে দেওয়া হয় নারীদের মর্যাদা রক্ষা হবে না পশুত্বের স্তরে ফেলে যাবে এজন্য আল্লাহ তাকব্বুল আলামিন যেমন ভাবে শিক্ষকের কর্তৃত্ব ছাত্রের উপর একতরফা যেমন ভাবে পীরের কর্তৃত্ব মুরিদের উপর একতরফা যেমন ভাবে পিতামাতার কর্তৃত্ব সন্তানের উপর একতরফা যেমন ভাবে সরকারের কর্তৃত্ব জনগণের উপর একতরফা তেমনি ভাবে পুরুষের কর্তৃত্ব নারীদের উপর করে দিয়েছেন একতরফা মর্যাদা ক্ষুণ্ণ করার জন্য না মর্যাদা রক্ষা করার জন্য খালি বলে কর্তৃত্ব বাদাবাদি না হলে নারীদের মর্যাদা পূর্ণ হয়ে যায় মর্যাদা কাকে বলে নারীরা কর্তৃত্ব নিয়ে যথায় তথায় চলাফেরা করবে আর পুরুষেরা দেখে দেখে লুমুক দৃষ্টিতে দেখে দেখে তাদেরকে উপভোগ করার লুক লালসা করবে এর নাম মর্যাদা না অপমান এই অপমানের হাত থেকে রক্ষা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কর্তৃত্ব পুরুষের জন্য একতরফা করে দিয়ে বলেন আর রিজাল পুরুষগণ কৌরাগণ করতে হবে আলান নিশা নারীদের উপর সুতরাং নারীদেরকে জোহরের নামাজের আর আসরের নামাজের ইমাম বানাইলে মর্যাদা না অবমাননা জোহরের আর আসরের নামাজের ইমাম বানানোর যোগ্যতা নারীদের মধ্যে নাই এবার শুনুন যে কারণে নারীরা মসজিদের জোহরের নামাজের ইমামও হতে পারে না যে কারণে নারীরা মসজিদে আসরের নামাজের ইমামও হতে পারে না। সেই কারণেই নারীরা সমাজেরও কর্তা হতে পারে না। এ কথাটা এবার উদাহরণের মাধ্যমে বুঝুন। ধরুন আপনার দুইটা ছেলে আছে, দুটো ছেলে কলেজ ভার্সিটিতে লেখাপড়া করল, ফার্স্ট ডিভিশন ফার্স্ট বয় হয়ে সমান সমান নম্বর পেয়ে দুটো ছেলে এমএসসি পাস করল। কথা বুঝে থাকতে বলেন, দুটো ছেলের কোয়ালিফিকেশন এ ব্যবধান আছে, দুটো ছেলের শিক্ষাগত যোগ্যতায় ব্যবধান না, সমান সমান সমান সমান। কিন্তু একটা ছেলের গায়ে প্রতি মাসে মাসে জ্বর আসে এবং এক সপ্তাহ জ্বর থাকে, আর একটা ছেলের গায়ে কোনো মাসে জ্বর আসে না, প্রতি মাসে সুস্থ থাকে। এই দুইটা ছেলের মধ্যে যে ছেলেটার গায়ে কোনো মাসেই জ্বর আসে না, এই ছেলেটাকে সংসার পরিচালনার কর্তা বানাইলে সংসারের উন্নতি হবে, না যে ছেলেটার গায়ে মাসে মাসে জ্বর আসে ওইটাকে বানাইলে উন্নতি হবে? যেটার গায়ে জ্বর আসে না এটাকে সংসারের কর্তা বানাইলে সংসারের কি হবে? আর যেই ছেলেটার গায়ে মাসে মাসে জ্বর আসে এবং এক সপ্তাহ থাকে, এটাকে সংসার পরিচালনার জন্য কর্তা বানাইলে মাসে মাসে উন্নতি না মাসে মাসে অবনতি? মাসে মাসে অবনতি। এবার বলুন, মাসিক ঋতুস্রাব ও এক প্রকারের রোগ, মাসিক ঋতুস্রাব ও এক প্রকারের রোগ। যাদের অভিজ্ঞতা আছে তারা বলবেন, মাসিক ঋতুস্রাবের সময় নারীদের সংসারের কাজকর্মের উৎসাহ উদ্দীপনা বৃদ্ধি হয়, বাড়ে না কমে? তাহলে এটা রোগের মতো নয়। এখন এই যে মাসিক ঋতুস্রাবের কারণে নারী প্রতিটি মাসের প্রায় এক সপ্তাহকাল কাজকর্মের উদ্দীপনা হ্রাস পায়, এই নারীকে সংসারের কর্তা বানাইলে বাপে দাফে উন্নতি অবনতি? যে পুরুষের মাসিক রোগ এক মাসেও হয় না, ঘটাধারী কোন পুরুষের হয় না তো আপনাদের কারো পুরুষকে কর্তৃত্ব দিলে অবনতি না উন্নতি? এবার বলুন, আল্লাহ যে কোরআনে বলেছেন পুরুষ হবে কর্তা, কিসের জন্য? নারীর মর্যাদা ক্ষুণ্ণ করার জন্য, না রক্ষা করার জন্য? একদিক অপর দিক, নারীর মধ্যে সৃষ্টিগতভাবে কর্তৃত্বের যোগ্যতা দেওয়া হয়নি, পুরুষের মধ্যে সৃষ্টিগতভাবেই কর্তৃত্বের যোগ্যতা দেওয়া হয়েছে। সুতরাং নারী নেতৃত্ব অবনতির কারণ, পুরুষ নেতৃত্ব উন্নতির কারণ। সুতরাং যে কারণে নারী মসজিদের ইমাম হতে পারে না, একই কারণে নারী সমাজের কর্তি হতে পারে না। এভাবে না বুঝলে অন্যভাবে বলি, আল্লাহ তাকরব্বুল আলমিন নারীদেরকে সৃষ্টিগতভাবে কতগুলি যোগ্যতা দান করেছেন যেগুলি দুনিয়ার কোন পুরুষকে দান করেনি। এক নম্বর, প্রতি মাসের ঋতুস্রাবের ঝামেলা সহ্য করার যোগ্যতা। দুই নম্বর, প্রতিটি সন্তান গর্ভে ধারণ করার যোগ্যতা। তিন নম্বর, প্রতিটি সন্তান প্রসব করার যোগ্যতা। চার নম্বর, প্রতিটি সন্তানকে স্তনের দুধ পান করায় লালন পালন করার যোগ্যতা। আমার তো সত্য যোগ্যতার কথা আলোচনা হোক। বলুন, এই চার কাজের যোগ্যতা আল্লাহ দুনিয়ার কোন পুরুষকে দিয়েছেন না এক চেটিয়া নারীকে? এক চেটিয়া নারীকে আল্লাহ তো রব্বুল আলামিন সূরা আহজাবের ৩৩ নম্বর আয়াতে তাই বলেন, وَقَرْنَ فِي بُيُوتِكُنَّ وَلَا تَبَرَّجْنَ تَبَرُّجَ الْجَاهِلِيَّةِ الْأُولَى। ও নবীর বিবিরা আর মুসলমানের নারীরা, তোমরা তোমাদের বসবাসের ঘরে অবস্থান করো। মুসলমানের নারীরা বসবাসের ঘরে থাকো, মুসলমানের নারীরা বসবাসের ঘরে থাকো, মুসলমানের নারীরা বসবাসের ঘরে থাকো। কে বলেছে? কোথায়? কুরআনে কোন সূরা কত নম্বর আয়াত? এই আয়াতটা মিথ্যা সত্য? আপনারা বলে ইমানের দাবি কোরআনের আয়াতটা সত্য? তাহলে যদি কেউ প্রশ্ন করে, কেন নারীরা বসবাসের ঘরে থাকবে? বসবাসের ঘর কি নারীদের বন্দিশালা? সেও কি কোরআন দিয়ে সত্য মনে করল? তাহলে কোরআন কোথায়, আমরা কোথায়? ইমান কোথায়, আমরা কোথায়? নারীর মর্যাদা কোথায়, আমরা কোথায়? নারীর সত্যিকারের মর্যাদা একমাত্র কোরআন প্রতিষ্ঠিত করেছে। নারীর মর্যাদা বিশ্বের মুখে যদি কেউ দিয়ে থাকে, একমাত্র আল্লাহর বিধান কোরআন দিয়েছে। কোরআন ছাড়া নারীর যথার্থ মর্যাদা দুনিয়াতে কেউ দিতে পারেন? আপনারা কি বলেন? সূরা আহজাবের 33 নম্বর আয়াতে আল্লাহ মুসলমানের নারীদেরকে আপন আপন বসবাসের ঘরে থাকতে বলেছেন, বন্দিশালা হিসাবে। মাসিক ঋতুস্রাবের সময় সারাদিন অফিসের চেয়ারে বসে থাকা সুবিধা না বসবাসের ঘর সুবিধা? সন্তান গর্বে নিয়া সড়কে মাটি কাটা সুবিধা না বসবাসের ঘরে থাকা সুবিধা? সন্তান প্রসবের সময় সংসদ ভবন সুবিধা না বসবাসের ঘর সুবিধা? সন্তানকে স্তনের দুধপান করাবার সময় গাড়ির ড্রাইভিং সিট সুবিধা অথবা আর্মিদের ক্যাম্প সুবিধা না বসবাসের ঘর সুবিধা? তাইলে মুসলমানের নারীদেরকে যে আল্লাহ বসবাসের ঘরে থাকতে বলেছেন, বন্দিশালা হিসাবে না কর্মস্থল হিসাবে? তাহলে তোমার বিবেক এত একরুটা হয়ে গেল কেন? কর্মস্থল হিসেবে নারীদেরকে বসবাসের ঘরে থাকতে বলা হয়েছে, যে কাজগুলি নারীদেরকে চেঠিয়াভাবে দেওয়া হয়েছে, দুনিয়ার কোন পুরুষ পারবে দূরের কথা, কোন পুরুষের ভাবও পারবে না যেই কাজগুলি, সেই কাজগুলি নারীদেরকে দেওয়া হয়েছে, এবং এর উপযোগী পরিবেশ বসবাসের ঘরকে বলে দেওয়া হয়েছে। বিগতকে বলুন, মাসিক ঋতুস্রাবের সময় উপযোগী পরিবেশ কোনটা? সন্তান গর্ভে নিয়ে থাকার পরিবেশ কোনটা? সন্তান প্রসবের সময় পরিবেশ কোনটা? সন্তান লালনের পরিবেশ কোনটা? বসবাসের ঘর। তাহলে সূরা আহজাবের 33 নম্বর আয়াতে যে আল্লাহ মুসলমানের নারীদেরকে বসবাসের ঘরে থাকতে বলেছেন, যে কাজগুলি দিয়েছেন সেই কাজগুলি বসবাসের ঘরে না করে রাস্তায় ঘাটে হাটে মাঠে শহরে বন্দরে করলে নারীর মান হয় না অপমান? সুতরাং নারীকে নারীর মর্যাদা রক্ষা করার জন্য বসবাসের ঘরে থাকতে বলা হয়েছে। মুসলমানের নারীদেরকে বসবাসের ঘরে থাকতে বলা হয়েছে নিজের জন্য, মর্যাদা ক্ষুণ্ণ করার জন্য না মর্যাদা রক্ষা করার জন্য? আমাদের দেশের পণ্ডিতেরা সঠিক বুঝল না উল্টো বুঝল? পণ্ডিতেরা উল্টো বুঝল, এদের মস্তক বিগড়ে গেছে। ইহুদি খ্রিস্টানদের ট্যাবলেট খাইয়া তাদের মস্তক গান্ধা হইয়া গেছে। আমি আপনাদের জিজ্ঞাসা করি, হাটহাজারিতে কোন স্কুল কলেজ আছে? ছাত্ররা লেখাপড়া করে? শিক্ষকেরা লেখাপড়া করায়? কোন ঘরের ভিতরে না খোলা মাঠে? ঘরের ভিতরে। তাহলে স্কুল কলেজ ভার্সিটির ঘরগুলি ছাত্র শিক্ষকদের বন্দিশালা না কর্মস্থল? হাটহাজারিতে কোন দোকানপাট আছে? ব্যবসায়ীরা বেসা কিনা করেন? এই ঘরগুলি ব্যবসায়ীদের বন্দিশালা না কর্মস্থল? হাটহাজারিতে কোন অফিস আদালত আছে? অফিসাররা কাজকর্ম করে? এই অফিসগুলি অফিসারদের বন্দিশালা না কর্মস্থল? সংসদ ভবনে বসে বসে মন্ত্রীরা আর এমপিরা আইন বানায় নাকি খোলা মাঠে বসে? ভবনে বসে? সংসদ ভবন থাকি মন্ত্রী আর এমপিদের বন্দিশালা না কর্মস্থল? তাহলে জিজ্ঞেস করি, সংসদ ভবন যদি মন্ত্রী আর এমপিদের বন্দিশালা না হইয়া কর্মস্থল হয়, অফিসগুলি যদি অফিসারদের বন্দিশালা না হইয়া কর্মস্থল হয়, স্কুল কলেজ ভার্সিটিগুলি যদি অফিসার ইয়াদের ছাত্র শিক্ষকের বন্দিশালা না হইয়া কর্মস্থল হয়, দোকানগুলি যদি ব্যবসায়ীদের বন্দিশালা না হইয়া কর্মস্থল হয়, তাহলে বসবাসের ঘরটা নারীদের জন্য কর্মস্থল না হইয়া বন্দিশালা হয় কেন? এবার বলুন, বসবাসের ঘরে থাকতে বলেছেন আল্লাহ মুসলমানের নারীদেরকে বন্দিশালা হিসাবে না কর্মস্থল? কর্মস্থল। এখন প্রশ্ন হল, অফিস অফিসারের কর্মস্থল, তাই অফিসে বসে কাজ করে, দরকারে বাইরে যাওয়া যায় না। স্কুল কলেজ ভার্সিটি ছাত্র শিক্ষকের কর্মস্থল, তাই সেখানে বসে লেখাপড়া করে আর করায়, দরকারে বাইরে যাওয়া যায় না। সংসদ ভবন এনপিআর মন্ত্রীদের কর্মস্থল, তাই সেখানে বসে বসে তারা আইন বানায়, দরকারে বাইরে যাওয়া যায় না। বসে বসের গোট যদি নারীদের কর্মস্থল হয়, বন্দিশালা না হয়, তাহলে দরকারে মুসলমানের নারী বাড়ির বাইরে যেতে পারবে কিনা? আল্লাহ বলেন অবশ্যই পারবে, আল্লাহ বলেন অবশ্যই পারবে। তবে তোমার মন যেটাকে দরকার বলে আল্লাহ সেইটাকে দরকার হিসেবে গ্রহণ করেন না। আল্লাহর পক্ষ থেকে কোন দরকারে মুসলমানের নারী বসবাসের ঘরের বাইরে যাবে তা নির্ধারণ করে দেওয়া হয়েছে। যার মানে ভাষায় তাই দরকার না, মুসলমানের জীবনের সকল কাজের বিবরণ আল্লাহ দিয়েছেন, আল্লাহ দিয়েছেন। সুতরাং তোমার মন যেটাকে দরকার বলে সেটা দরকার নয়, আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে নির্ধারণ করে দেওয়া হয়েছে মুসলমানের নারীর জন্য বসবাসের গর্বন্দিশালা নয় কর্মস্থল। সুতরাং দরকারে মুসলমানের নারী বসবাসের ঘরের বাইরে যাইতে পারে। কোন দরকারে মুফাসসিরিন কেরাম লিখেছেন তিন প্রকার দরকারে মুসলমানের নারী বসবাসের ঘরের বাইরে যেতে পারে। কত প্রকার দরকার? তিন প্রকার। প্রথম প্রকার হল ধর্মীয় দরকার, দ্বিতীয় প্রকার হল ব্যক্তিগত দরকার, তৃতীয় প্রকার হল আর্থিক সংকট। ধর্মীয় দরকারে মুসলমানের নারী বাড়ির বাইরে যেতে পারে, ব্যক্তিগত দরকারে মুসলমানের নারী বাড়ির বাইরে যেতে পারে। আর্থিক সংকটাপন্ন নারী বসবাসের ঘরের বাইরে যেতে পারে। বলুন বুঝে থাকলে কত দরকারে নারী বাড়ির বাইরে যেতে পারে? তিন দরকারে। কিমটা দরকারের ব্যাখ্যা আছে? যেমন ধরুন একটা নারীর উপর হজ ফরজ হল, বসবাসের ঘরে বসে হজ হবে না ঘরের বাইরে যেতে হবে, দেখুন দরকার ধর্মীয় দরকার। একটা নারী বসবাসের ঘরের ভিতরে ওয়াজ শোনার সুযোগ পায় না, তফসির শোনার সুযোগ পায় না, যে শিক্ষা ছাড়া ইসলামী জীবন যাপন করা যায় না সেইটুকু শিক্ষা গ্রহণ করার সুযোগ পায় না। এই নারীর জন্য ইসলামী শিক্ষার উদ্দেশ্যে, ওয়াজ শোনার উদ্দেশ্যে, তফসির শোনার উদ্দেশ্যে বসবাসের ঘরের বাইরে যেতে পারে, ধর্মীয় দরকার। দ্বিতীয়টা হল ব্যক্তিগত দরকার। কোন নারী ব্যক্তিগতভাবে অসুস্থ হয়ে পড়লে, যদি বসবাসের ঘরে চিকিৎসার ব্যবস্থা না হয়, যেখানে গেলে চিকিৎসার ব্যবস্থা হয় সেখানে যেতে পারে, কি দরকার? ব্যক্তিগত দরকার। কোন নারী কোন সম্পদের বেচা কিনা করলে, যদি বসবাসের ঘরে ঘরে বসে রেজিস্ট্রারির ব্যবস্থা না হয়, যেখানে গেলে রেজিস্ট্রারির ব্যবস্থা হয় সেখানে যেতে পারে, কোন দরকার? ব্যক্তিগত দরকার। এবার তিন নম্বর দরকার হল আর্থিক সংকট। আর্থিক সংকট বলতে কি বোঝায়? যে কারণে কোন মুসলমানের নারী ঘর থেকে বের হতে পারে, এর ব্যাখ্যা বোঝার জন্য আগের থেকে একটা কথা স্মরণ থাকা দরকার। চার প্রকার মানুষকে বিনা শ্রমে ভাতা দিয়া লালন পালন করা সরকারের দায়িত্ব। কত প্রকার? চার প্রকার মানুষকে বিনা শ্রমে ভাতা দিয়া লালন পালন করা কার দায়িত্ব? সরকারের। এক নম্বর অসহায় শিশু, অসহায় শিশু, মা নাই, বাবা নাই, ভাই নাই, আত্মীয় স্বজন নাই, লালন পালন উপযোগী সম্পদ নাই। আপনারা কি বলেন, এই শিশু শ্রম খেতে খাবে না বিনা শ্রমে পাবে? দেবে কে? সরকার। দুই নম্বর অসহায় বৃদ্ধ, যার গায়ে কাজ করার ক্ষমতা নাই, উপার্জন করে খাওয়াবার মতো আত্মীয় স্বজন সন্তানাদি নাই, জীবিকা নির্বাহের উপযোগী সম্পদ নাই। আপনারা কি বলেন, এই বুজ্জা খাবে কিভাবে? শ্রম খেতে খাবে না বিনা শ্রমে পাবে? দেবে কে? সরকার। তিন নম্বর শিশু নয়, বৃদ্ধ নয়, ওই যুবক পুরুষ যে পঙ্গু হওয়ার কারণে অথবা জটিল রোগে আক্রান্ত হওয়ার কারণে যুবক হওয়া সত্ত্বেও কাজ করে খাবার ক্ষমতা হারিয়ে ফেলেছে, যে যুবক পঙ্গু হওয়ার কারণে জটিল রোগে আক্রান্ত হওয়ার কারণে কাজ করার যোগ্যতা হারিয়ে ফেলেছে, আর তাকে রুজি করে খাওয়াবার মতো কোনো আত্মীয় স্বজন নাই, তার জীবন যাপন উপযোগী কোন সম্পদ নাই। আপনাদের বিবেক কি বলে এই যুবক ছেলেটা শ্রম খেতে খাবে না বিনা শ্রমে পাবে? বিবেকে কত দল গেল? তিন দল। চতুর্থ দল ওই সমস্ত যুবতী নারী যারা শিশু নয়, বৃদ্ধ নয়, রুগী নয়, পঙ্গু নয়, সুস্থ সবল কিন্তু জীবিকা নির্বাহের উপযোগী সম্পদ নাই, উপার্জন করে লালন পালন করার মতো কোন পুরুষ নাই, গায়ে শক্তি আছে, রুগ নাই, অঙ্গহানীয় নয়, শক্তি আছে। পুরুষের বেলায় শক্তি থাকলে না না থাকলে, নারীর বেলায় শক্তি থাকলেও, নারীর বেলায় শক্তি থাকলেও, আমার কথা বুঝে থাকলে বলুন, পুরুষদের ফেসিলিটি আল্লাহ রাইনে বেশি দিল না নারীর ফেসিলিটি বেশি দিল? পুরুষের বেলায় শর্ত লাগাইল, যুবক পুরুষ তুমি গায়ে যদি কাজ করার শক্তি না থাকে তাহলে সরকার তোমাকে বাধা দেবে। নারীদের বেলায় যুবতী নারী তুমি অসহায়, গায়ে যদি কাজ করার শক্তি থাকেও তবুও তোমার দ্বারা কাজ করানো যাবে না। আল্লাহ রাইনে নারী শ্রম নিষিদ্ধ, আল্লাহ রাইনে শিশু শ্রম নিষিদ্ধ, নিষিদ্ধ। উপার্জনের শ্রম খাটবে পুরুষ, উপার্জনের শ্রম খাটবে পুরুষ। নারীর গায়ে শক্তি সামর্থ্য দেওয়া হয় উপার্জনের শ্রম খাটার জন্য নয়। সুতরাং অসহায় নারীর গায়ে যদি শক্তিও থাকে, যুবতীও হয়, পঙ্গু নাও হয়, রুগী নাও হয়, তবুও তাকে দিয়ে শ্রম খাটানো যাবে না, বিনা শ্রমে বাধা দিয়ে তাকে লালন পালন করতে হবে। সরকারের দায়িত্ব নারীর এই মর্যাদা, নারীর এই অধিকার একমাত্র ইসলাম ছাড়া, একমাত্র কোরআন ছাড়া দুনিয়ার আর কোন থিওরি, দুনিয়ার আর কোন লিগেল, দুনিয়ার আর কোন মতামত দিতে পারেনি, একমাত্র কোরআন দিয়েছে। আমাদের বোঝার ব্যাপার, পুরুষের বেলায় যুবক পুরুষের বেলায় শক্তি হারিয়ে ফেললে সরকার বাধা দেবে, যুবতী নারীর বেলায় শক্তি থাকলেও সরকার বাধা দেবে, কেন ব্যক্তিগত বাকি? এই প্রশ্নের জবাব অত্যন্ত গুরুত্বপূর্ণ, বোঝা দরকার। আল্লাহ পাক রব্বুল আলামিন পুরুষের শরীরে শক্তি সামর্থ্য দান করেন পার্থিব জগতে উপার্জনের শ্রম খাটার জন্য, নারীদের শরীরে শক্তি সামর্থ্য দান করেন উপার্জনের শ্রম খাটার জন্য নয়, নিজের শরীরের রক্ত দিয়ে, নিজের শরীরের ভিটামিন দিয়ে, নিজের শরীরের ক্যালসিয়াম দিয়ে গর্ভের সন্তানের দেহ গঠনের জন্য। আমার কথা বুঝে থাকতে বলুন, নারীর শরীরের রক্ত, ক্যালসিয়াম, ভিটামিন কোথায় দেয় হয়? গর্ভস্থ সন্তানের দেহ গঠনে দেয় হয়। হাঁটাজারির কোন পুরুষেরও শরীরের রক্ত, ক্যালসিয়াম, ভিটামিন গর্ভের সন্তানের দেহ গঠনে দেয় হয়। এবার বিবেককে জিজ্ঞাসা করেন তো, যার শরীরের রক্ত দেয় হয় গর্ভস্থ সন্তানের দেহ গঠনে, যার শরীরের ভিটামিন দেয় হয় গর্ভের সন্তানের দেহ গঠনে, যার শরীরের ক্যালসিয়াম দেয় হয় গর্ভের সন্তানের দেহ গঠনে, তাকে আল্লাহ সৃষ্টি করেছেন উপার্জনের শ্রম খাটার জন্য। নারীদের এই মর্যাদা, নারীদের এই অধিকার ইসলাম ছাড়া, কোরআন ছাড়া জগতের আর কেউ দিতে পারেনি। কথা বুঝতে পারছেন? এবার বলুন, আপনাদের শরীরের রক্ত, আপনাদের শরীরের ক্যালসিয়াম, আমার ভাইয়েরা যারা, আপনাদের শরীরের ভিটামিন গর্ভস্থ সন্তানের দেহ গঠনে ব্যয় হয়, তাহলে এইটা দিয়ে করবেন কি? আপনি কি করবেন? উপার্জনের শ্রম খাটবেন। এবার বলুন, আমার কথা বুঝে থাকলে, উপার্জনের শ্রম খাটা কার দায়িত্ব? পুরুষের দায়িত্ব। আর নিজের শরীরের রক্ত, ভিটামিন, ক্যালসিয়াম দিয়া গর্ভস্থ সন্তানের দেহ গঠন করা কার দায়িত্ব? নারীর দায়িত্ব। কাজেই ইসলামের বিধানে নারী শ্রম নিষিদ্ধ, নারীর শরীরে শক্তি দিয়েছেন আল্লাহ তোমাকে চাকরি করাবার জন্য নয়। সুতরাং নারীকে দিয়া চাকরি করানো নারীর অপমান, নারীকে দিয়া চাকরি করানো নারীর অপমান। আমি আপনাদের জিজ্ঞাসা করি, আপনার বিবি যদি আজকে আপনাকে বলে যে আমার পেটে দুইটা সন্তান নিয়েছি, এখান থেকে বাকি সন্তানগুলো তোমার পেটে নাও, এটা আপনাকে একটা মর্যাদা দিল না অপমান করল? অপমান। উপার্জনের শ্রম খাটার দায়িত্বটা আল্লাহ পুরুষদেরকে দিয়েছেন, আর সন্তানকে গর্ভে ধারণ করার দায়িত্বটা নারীকে দিয়েছেন। সুতরাং নারীর গর্ভের সন্তান পুরুষের পেটে নেওয়ার কথা বলা যেমন পুরুষের জন্য অপমান, ঠিক তেমনিভাবে পুরুষের উপার্জনের শ্রম খাটার দায়িত্ব নারীকে দেওয়া নারীর জন্য রীতিমতো অপমান। সুতরাং নারীকে দিয়ে ধরে চাকরি করায়, এরা নারীর মর্যাদা দেয় না, অপমান করে, এরা নারীদের অপমান করে। তাই আল্লাহর আইনে কোরআনের বিধানে নারীকে এভাবে অপমান করার কোন ব্যবস্থা নাই। তাই আল্লাহ ফকরুল আলমিন বলেন, কার নাফি বিরতি কন্যা, হে নারীরা বসবাসের ঘরে থাকো। প্রশ্ন আসতে পারে, উপার্জনের শ্রম খাটবে এককভাবে পুরুষ? নবী তার বিবি দুজনকে বললেন, তোমরা এখান থেকে ঘরে চলে যাও, আমার সাহাবি আসতেছে। নবীর বিবি দুজন বলেন, আল্লাহ রসুল, ইনি তো অন্ধ সাহাবি, আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু, চক্ষুষ্মান সাহাবি না অন্ধ সাহাবি? অন্ধ সাহাবি। নবীর বিবি দুজন বলেন, ওগো আল্লাহ রসুল, ইনি তো অন্ধ সাহাবি, ইনি আসলে আমরা চলে যাব কেন, ইনি তো আমাদের দেখবেন না। প্রতিবাদে আল্লাহ রসুল বলেন, জবাবে আল্লাহ রসুল বলেন, ইনি অন্ধ সাহাবি হলে তোমরা তো অন্ধ নও, তার জন্য তোমাদেরকে যাকে দেখা যেমন নিষিদ্ধ, তোমাদের জন্য তো তাকে দেখা নিষিদ্ধ। এই ঘটনার দ্বারা কি বুঝলেন আপনারা? ভিন্ন পুরুষ নবীর বিবিগণকে দেখতে পারে? নবীর বিবিগণ ভিন্ন পুরুষে দেখতে পারেন না? তাহলে আমার গর্ভধারিণী মায়ের সাথে আমার পর্দা লাগে না, কিন্তু নবীর বিবি যে আমার মা তার সাথে পর্দা লাগে কিনা? তাহলে পবিত্র কোরআনের আয়াতে যে আল্লাহ বলেছেন নবীর বিবিগণ সমস্ত মুমিন মুসলমানের মা, এর ব্যাখ্যা কি? পর্দার ব্যাপারে মা না বিয়ের ব্যাপারে মা? পর্দা লাগে না ব্যাপারে মা নয়, বিয়ে করা হারাম হিসাবে মা। অর্থাৎ তোমার গর্ভধারিণী মাকে বিয়ে করা তোমার জন্য যেমন ভাবে হারাম, নবী দুনিয়ার থেকে বিদায় হওয়ার পর নবীর বিধবা বিবিগণ বিবিগণকে বিয়ে করো সারা দুনিয়ার সমস্ত মুসলমান পুরুষের জন্য হারাম। এর দ্বারা কি বুঝলেন? নবীর বিবিগণের মর্যাদা অন্যান্য মুমিন মুসলমানদের মর্যাদার সমান না অনেক ঊর্ধ্বে? অনেক। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আহজাবের 32 নম্বর আয়াতে তাই বলেন, ইয়া নিসাআন নাবিয়্যি লাস্তুন্না কাহাদিন মিনান নিসা, এ নবীর বিবিরা, তোমাদের মর্যাদা অন্যান্য নারীদের মতো নয়, সারা জগতের সমস্ত নারীদের থেকে তোমাদের মর্যাদা আলাদা। একা এত উল্লেখ আছে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ঈসা আলাইহিস সালামের মা মরিয়মকে বলেছেন, ওয়াসতাফাকি আলা নিসাইল আলামিন, হে ঈসা আলাইহিস মা মরিয়ম, তোমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত জগতের নারীদের ঊর্ধ্বে মনোনীত করেছে, তোমাকে সমস্ত জগতের নারীদের ঊর্ধ্বে মর্যাদা দিয়েছেন। কাকে? ঈসা আলাইহিস সালামের মা মরিয়মকে। এই আয়াতের দ্বারা বর্তমান দুনিয়ার খ্রিস্টানেরা দলিল পেশ করার অপচেষ্টা করে থাকে যে মুহাম্মাদুর রাসূলুল্লাহর বিবিগণের চেয়েও ঈসা আলাইহিস সালামের মায়ের মর্যাদা বেশি, যেহেতু ঈসা আলাইহিস মাকে আল্লাহ সমস্ত জগতের নারীদের ঊর্ধ্বে মর্যাদা দিয়েছেন বলেছেন। অথচ তফসিরে পরিষ্কার লেখা আছে ঈসা আলাইহিস সালামের মাকে যে আল্লাহ সমস্ত জগতের নারীদের ঊর্ধ্বে মর্যাদা দিয়েছেন বলেছেন, সর্বযুগের নারীদের নয়, তার যুগের নারীদের। মরিয়মের যুগে জগতে যত নারী ছিল সকল নারীর ঊর্ধ্বে আল্লাহ মরিয়মকে মর্যাদা দান করেছেন, আর মুহাম্মদ রাসূলুল্লাহর বিবিগণকে সর্বকালের সর্বনারী সকল প্রকার নারীদের উর্ধ্বে মুহাম্মদ রাসূলুল্লাহর বিবিগণকে মর্যাদা দান করেছেন। সুতরাং ঈসা আলাইহিস সালামের মায়ের মর্যাদা বেশি না মুহাম্মদ রাসূলুল্লাহর বিবিগণের মর্যাদা বেশি? মুহাম্মদ রাসূলুল্লাহর বিবিগণের মর্যাদা বেশি। বাংলাদেশে যে খ্রিস্টান মিশনারি আছে, এদের পক্ষ থেকে একটা বই লেখা হয়েছে, বইটার আরবি অক্ষরে আরবি নাম লেখা হয়েছে, আবার বাংলা অক্ষরে তার তর্জমাও লেখা হয়েছে। বইটার আরবি নাম হল আত-তরীকু ইলাল জান্নাতি আলা দুইন কুরআন। বাংলা অর্থ লেখা আছে বাংলায়, কুরআনের আলোকে জান্নাতে যাওয়ার পথ। নামটা দেখতে তুমি মুসলমান মনে করবে বইটা খ্রিস্টানদের লেখা। কি নাম বইয়ের? কুরআনের আলোকে জান্নাতে যাওয়ার পথ। এই বইয়ের মধ্যে হযরত ঈসা আলাইহিস সালাম সম্পর্কে, ঈসা আলাইহিস সালামের মা মরিয়ম সম্পর্কে কোরআনে যে সমস্ত আয়াত আছে, এই আয়াতগুলিকে ধারাবাহিকভাবে উল্লেখ করে অপব্যাখ্যা করেছে, অপব্যাখ্যার মাধ্যমে সাব্যস্ত করেছে ঈসা আলাইহিস সালামের মা সর্বযুগের, সারা দুনিয়ার সর্বযুগের সকল নারীর চেয়ে বেশি মর্যাদার অধিকারী, এবং হযরত ঈসা আলাইহিস সালামের মতবাদ কিয়ামত পর্যন্তর জন্য বলবৎ। ঈসা আলাইহিস সালামের মতবাদ বলতে কি বোঝায়? সেই কুরআনের আলোকে জান্নাতে যাওয়ার পথ বলিয়ে খ্রিস্টানেরা লিখেছে। ঈসা আলাইহিস সালামের মতবাদ আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালাম থেকে নিয়ে, হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিসের পূর্ব পর্যন্ত যত নবী রাসূল দুনিয়াতে পাঠিয়েছেন মানুষের সন্তান হিসেবে জন্ম দিয়া, মানুষ পিতার ঔরসে জন্ম দিয়া যত নবী রাসূল পাঠাইছেন, সমস্ত নবী রাসূল পাপিষ্ট। এই কুরআনের আলোকে জান্নাতে যাওয়ার পথ বইয়ে লেখে খ্রিস্টানেরা। ঈসা আলাইহিস সালামের পূর্ব পর্যন্ত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আল্লাহ যত নবী রাসূল পাঠিয়েছেন দুনিয়াতে, সমস্ত নবী রাসূলগণ জন্মগত পাপিষ্ট, জন্মগত পাপিষ্ট। এবার বুঝলেন কিনা পরিষ্কারভাবে, নবীগণকে গুণাগার মনে করা মুসলমানি আকিদা না খ্রিস্টানি আকিদা? খ্রিস্টানি আকিদা। মুসলমানদের বিশুদ্ধ আকিদা হল সমস্ত নবী রাসূলগণ আজীবন নিষ্পাপ। কতদিনের নিষ্পাপ? আজীবন। কোন নবী জিন্দগিতে কোনদিন একটি গুনাও করেন নাই, কোন নবী জিন্দগিতে কোনদিন একটা গুনাও করেন নাই। এটা হল মুসলমানদের বিশুদ্ধ আকিদা। পক্ষান্তরে খ্রিস্টানদের আকিদা কি? সমস্ত নবীগণ জন্মগত পাপিষ্ট। লেখে সমস্ত নবীগণের প্রথম নবী আদম প্রথম নম্বরের পাপিষ্ট। কোন বইয়ে? কোরআনের আলোকে জান্নাতে যাওয়ার পথ। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ যেহেতু জন্মগত ভাবিষ্ট, মানুষের বংশে যে নবী জন্মগ্রহণ করে সেই নবীও মানুষের বংশে জন্মগ্রহণ করার কারণে নবীও হয় জন্মগত ভাবিষ্ট। সুতরাং এক পাপিষ্ট অন্য পাপিষ্টকে পাপ থেকে বারণ করার পক্ষে কোন যুক্তি নাই। নবী নিজেই ভাবিষ্ট, উন্মুক্তি আবার পাপ থেকে বারণ করবে কিভাবে? তাই আল্লাহ পাক রব্বুল আলামিন এবার সিদ্ধান্ত নিলেন, আর মানুষের সন্তান নবী নয়, এবার খোদার সন্তানকে নবী বানাবেন। আল্লাহর এই সিদ্ধান্ত মোতাবেক হযরত ঈসা আলাইহিসসালামকে কোন মানুষের ঔরসে জন্ম না দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের ঔরসে জন্ম দিয়েছেন। এই একজন মাত্র নবী নিষ্পাপ, তাও মানুষের করে জন্মগ্রহণ না করে স্বয়ং আল্লাহর করে জন্মগ্রহণ করার কারণে সমস্ত নবী রসুলগণের মধ্যে একজন নবী হওয়া গেল নিষ্পাপ, তাও মানুষের করে জন্ম হওয়ার কারণে না স্বয়ং আল্লাহর করে, তাদের আকিদে মতে তাদের বিশ্বাস মতে ঈসা নবী নিষ্পাপ হলেন মানুষের বংশে জন্ম হওয়ার কারণে না আল্লাহর বংশে জন্ম হওয়ার কারণে, তাদের আকিদা নাকি এটা আমাদের আকিদা? তাদের আকিদা মতে ঈসা নবী নিষ্পাপ হলেন কিভাবে, মানুষের সন্তান হওয়ার কারণে না আল্লাহর সন্তান হওয়ার কারণে? বলেন না, আল্লাহর সন্তান হওয়ার কারণে। তিনি দেখলেন মানুষকে প্রাপ্তকে বারণ করার উপায় নাই, মানুষ জন্মগত পাপিষ্ট, সুতরাং প্রাপ্তকে বারণ করা যাবে না, শুধু পাপ মোচনের ব্যবস্থা করা দরকার। তাই আল্লাহর কাছে দরখাস্ত করলেন, হে আল্লাহ তুমি নিজেই তো জানো মানুষের গোষ্ঠীটাই জন্মগত পাপিষ্ট, সুতরাং এদেরকে পাপমুক্ত করার তো কোনো ব্যবস্থাই নাই, আমাকে যেহেতু দয়া করে তুমি নিজে জন্ম দিয়েছ, সুতরাং আমার উন্নতের মধ্যে কিয়ামত পর্যন্ত যারা আমাকে তোমার সন্তান বিশ্বাস করবে এদের জীবনের সকল পাপ একটা উসিলায় মাফ করে দাও। সেই উসিলাটা হল আমি যন্ত্রণাদায়ক মৃত্যুকে বরণ করে নেব সীমিতে ঝুলন্ত অবস্থায়। হে আল্লাহ তোমার পুত্র হয়ে আমি সীমিতে ঝুলে যন্ত্রণাদায়ক মৃত্যুকে আমি বরণ করে নিলাম, এই মৃত্যু যন্ত্রণার বিন্দুয়ে কিয়ামত পর্যন্ত আমাকে যারা তোমার পুত্র বিশ্বাস করবে এদের জীবনে যত অপরাধ করবে সমস্ত অপরাধ অগ্রিম মাফ করে দাও। এসবগুলি কথা কুরআনের আলোকে জান্নাতে যাওয়ার পথ বইয়ে লেখা আছে। যীশু খ্রিস্টের পিতা আল্লাহ পাক রব্বুল আলামিন যীশু খ্রিস্টের এই মুনাজাত কবুল করলেন, তাই যীশু খ্রিস্টকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হয়েছে এবং এই নির্মম কষ্টময় হত্যাকাণ্ডকে তিনি বরণ করে নিয়েছেন, তাকে যারা কিয়ামত পর্যন্ত আল্লাহর পুত্র বিশ্বাস করবে তাদের সকল অপরাধের অগ্রিম কাপ্পারা হিসাবে। সুতরাং কিয়ামত পর্যন্ত যত মানুষ বিশ্বাস করবে যীশু খ্রিস্ট আল্লাহর পুত্র, এরা জগতে যত অপরাধ করুক না কেন ভবিষ্যতে মাফ পাবে না, অগ্রিম মাফ হয়ে গেছে, অগ্রিম মাফ হয়ে গেছে। এই আকিদার উপর এই বিশ্বাসের উপর গোটা খ্রিস্ট ধর্মটা প্রতিষ্ঠিত, খ্রিস্টানদের ধর্মের ফাউন্ডেশন এই আকিদা। এবার বলুন যে খ্রিস্টানদের ধর্মের ফাউন্ডেশন এই আকিদার উপর যে আমি জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যত অপরাধ করি না কেন যীশুকে আল্লাহর পুত্র বিশ্বাস করার কারণে আমার সকল পাপ আগাম ক্ষমা করে দেওয়া হয়েছে, এই খ্রিস্টানেরা দুনিয়াতে কোন অপরাধ করতে ইতস্তত করবে? এই কথাটা বুঝলে এত জ্বলন্ত অপরাধ কোন রকমের আইনগত বৈধতা না থাকা সত্ত্বেও বুশের খ্রিস্টান বাহিনী ইরাকের উপর এই অমানসিক জুলুম নির্যাতন কেন চালাল? এই প্রশ্নের জবাব পরিষ্কার, যত নারী নির্যাতন করি না কেন, যত গুণাবে বিচার করি না কেন, যত খুন খারাপি করি না কেন, সারা দুনিয়ায় যত সন্ত্রাস চালাই না কেন, আমাদের সকল অপরাধ অগ্রিম মাস হয়ে গেছে। সুতরাং খ্রিস্ট ধর্মটা সন্ত্রাসের উপর ভিত্তি স্থাপিত, বর্তমান দুনিয়ার খ্রিস্টানেরা বিশ্বাসন চাষি কেন? এদের ধর্মের ফাউন্ডেশন এই প্রকার উপর, যত রকমের অপরাধ করে না কেন সবগুলি একদিন নাশ হয়ে গেছে। যে ধর্মাবলম্বীরা বিশ্বাস করে জীবনে যত ভাব করি না কেন সব পথ একদিন নাশ হয়ে গেছে। এই ধর্মাবলম্বীরা কোন রকমের অপরাধ করতে চিন্তা ভাবনা করবে? সুতরাং খ্রিস্টানেরা হইল জাতিগত সন্ত্রাসী। এবার মুসলমানেরা কি শুনেন একটু বুঝুন। মুসলমানের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত কেন নিজের পরিজাত টুকরা ফাতেমাকে বলেন, অন্য উম্মত যতটুকু মহব্বতের পাত্র নিজের ঔরসদের সন্তান ফাতেমাকে এর চেয়ে বেশি মহব্বতের পাত্র নন। নবী করিম মুহাম্মদ রাসূলুল্লাহ নিজের রক্ত, নিজের শরীরের অংশ, নিজের পরিজাত টুকরা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেন, হে ফাতেমা, নবীর ঘরে জন্মগ্রহণ করেছে বলেই তুমি আল্লাহর কাছে নাজাত পাবে না। আল্লাহর কাছে নাজাত পাইতে হলে দুনিয়াতে তুমি নিজে নাজাতের পথে চলতে হবে। যে মুসলমান বিশ্বাস করে নবীর ঘরে জন্ম হলে পাপের সাজা আল্লাহর কাছে মুখ করতেই হবে, নবীর ঘরে জন্ম হলে নিজে পাপের পথ পরিহার না করলে আল্লাহর কাছে নাজাত পাওয়া যাবে না। এই ইসলাম ধর্ম সন্ত্রাসী না যে খ্রিস্টানেরা বিশ্বাস করে জন্মের আগেই আমার স্বচ্ছ করে ভরাদমাস হয়ে গেছে, সেই খ্রিস্টানেরা সন্ত্রাসী। সুতরাং ইসলাম ধর্মের মূল ভিত্তির সাথে সন্ত্রাসের কোন সম্পর্ক নাই, সন্ত্রাসের ভিত্তিতে খ্রিস্ট ধর্ম প্রতিষ্ঠিত হয়েছে। কোথায় কোথায় অনেক দূরে চলে গেলাম পর্বতী। এবার মূল আলোচনার দিকে যাই। খ্রিস্টানদের লেখা এই বই কুরআনের আলোকে জান্নাতে যাওয়ার পথ। এই বইয়ে ঈসা আলাইহিসসালাম সম্পর্কে আল্লাহ কুরআনে যত আয়াত নাযিল করেছেন, ঈসা আলাইহিসসালামের মা মরিয়ম সম্পর্কে আল্লাহ যত আয়াত নাযিল করেছেন সবগুলি উপেক্ষা করে বইয়ে প্রমাণ করেছে ঈসা আলাইহিসসালাম সকল নবীর চেয়ে শ্রেষ্ঠ নবী, ঈসা আলাইহিসসালামের মা মরিয়ম জগতের সর্বযুগের সকল নারীর ছেয়ে শ্রেষ্ঠ নারী। বলি ওয়াস্তাফাকি আলা নিসাইল আলামিন। অথচ এই আয়াতের তফসিরে লেখা আছে হযরত ঈসা আলাইহিসসালামের মা মরিয়মকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার যুগের সকল নারীদের উপর আলাদা মর্যাদা দান করেছিলেন। আর মুহাম্মদুর রাসূলুল্লাহের বীরদের সম্পর্কে আল্লাহ বলেন, জগতের কোন যুগের কোন নারী হে মুহাম্মদ রাসূলুল্লাহর বিবিগণ আপনাদের সমমর্যাদা সম্পন্ন নন। সর্বযুগের সকল নারীর ঊর্ধ্বে আল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহর বিবিগণকে আলাদা মর্যাদা দান করেছেন। এতক্ষণের আলোচনার দ্বারা আমরা কি বুঝতে পারলাম? আমাদের নবীর বিবিগণ কোন যুগের সকল নারীর চেয়ে শ্রেষ্ঠ মর্যাদার অধিকারী? সর্বযুগের সকল নারীর চেয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দীর্ঘন সর্বশ্রেষ্ঠ মর্যাদার অধিকারী। তারপরে বলেন, ইনি তাকাইতুম না ফালা তাখজুনা বিল কাউলি ফায়াতমা আল্লাযী ফি কলবিহি মারাদুন ওয়া কুলনা কাউলাম হে নবীর বিবিগণ, আল্লাহর দেওয়া এই মর্যাদা তোমাদের নিজেদের কার্যকলাপের দ্বারা সংরক্ষণ করতে হবে। আল্লাহ শাস্তির ভয় যদি তোমাদের অন্তরে থাকে, হে নবীর বিবিরা, হে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণ, হে সমস্ত মুমিন মুসলমানের মাগণ, আল্লাহর শাস্তির ভয় যদি তোমাদের অন্তরে থাকে তাহলে আল্লাহ প্রদত্ত মর্যাদা তোমাদের নিজেদের আমলের দ্বারা, নিজেদের কার্যকলাপের দ্বারা রক্ষা করতে হবে। মর্যাদা রক্ষার একটা পদ্ধতির বিবরণ দিয়ে আল্লাহ বলেন, সালাত আখজানা يسمع الذي في قلبه مرض وكل قولا معروفا আল্লাহ তোমাদেরকে আলাদা যে মর্যাদা দিয়েছেন সেই মর্যাদা রক্ষা করার একটা পদ্ধতি হল ভিন্ন পুরুষের সাথে মধুর সুরে কথা বলতে পারবেন। এখানের কথাটা পরিষ্কার বোঝার জন্য ভিন্ন পুরুষ বলতে কি বোঝায় তা আগেই পরিষ্কার বুঝে নিতে হবে। যে পুরুষের সাথে যে নারী শরীয়তের বিধান মতো বিয়া হতে পারে এই পুরুষটা এই নারীর জন্য ভিন্ন পুরুষ, পর পুরুষ, বেগানা পুরুষ। যে নারীটাকে শরীয়তের বিধান মতো যে পুরুষ বিয়ে করতে পারে এই নারীটা ভিন্ন নারী, পর নারী, বেগানা নারী। কোন শব্দ দিয়ে তৈরি আপনাকে সাহায্য দেবেন? ভিন্ন নারী, পর নারী, বেগানা নারী, কোনটা করলে সহজে বলুন? পর নারী। এবার বলুন, চাচাতো ভাইয়ের জন্য চাচাতো বোনকে বিয়া করা শরীয়ত মতে ঠিক আছে কিনা? ঠিক আছে। তাহলে চাচাতো ভাই, চাচাতো বোন দুজন পরস্পরে আপন নারী আপন পুরুষ না পর নারী পর পুরুষ? পর নারী পর পুরুষ। খালাতো ভাই, খালাতো বোন বিয়ে হতে পারে কিনা? তাহলে তারা দুজন পরস্পরে আপন নারী আপন পুরুষ না পর নারী পর পুরুষ? মামাতো ভাই, ফুফাতো বোন, ফুফাতো ভাই, মামাতো বোন পরস্পরে আপন নারী পুরুষ না পর নারী পর পুরুষ? এবার বলুন, বড় ভাই মারা গেলে দেবর বাবুকে বিয়ে করতে পারে কিনা? বড় বোন মারা গেলে দুলাবাই শালিকে বিয়ে করতে পারে কিনা? তাইলে দেবর বাবি সম্পর্ক কি? শালি দুলাবাই পরনারী পর পুরুষ? আল্লাহ বলেন, পর পুরুষের সাথে মধুর সুরে কথা বলতে পারো না। আল্লাহ তোমাদেরকে আলাদা মর্যাদা দান করেছেন, আল্লাহর মর্যাদা যদি সংরক্ষণ করতে চাও, আল্লাহর ভয়াবহ শাস্তি থেকে যদি রেহাই পেতে চাও, তাহলে হে নবীর বিবিগণ আর সমস্ত মুসলমানের নারীগণ, আগেই বলেছি ডাইরেক্ট সম্বোধন করা হয়েছে নবীর বিবিগণকে আর ইনডাইরেক্ট সম্বোধন করা হয়েছে সমস্ত মুসলমানের নারীগণকে। সুতরাং তর্জমা হবে এবারে, হে নবীর বিবিগণ আর মুসলমানের নারীগণ, তোমরা যদি আল্লাহ প্রদত্ত আলাদা মর্যাদা সংরক্ষণ করতে চাও এবং আল্লাহর ভয়াবহ শাস্তি থেকে যদি রেহাই পেতে চাও, তাহলে পর পুরুষের সাথে নবীর সুরে কথা বলতে পারো না। মুসলমানের নারীরা পর পুরুষের সাথে কি সুরে কথা বলতে পারে না? নবীর সুর। যদি কথা বলার দরকার পড়ে আল্লাহ বলেন বলতে পারে, মধুর সুরে নয় কর্কশরে। যদি কোন পর নারী দরকার পড়ে পর পুরুষের সাথে কথা বলার, যদি কোন পর পুরুষের দরকার পড়ে পর নারীর সাথে কথা বলার, তাহলে কথা বলতে পারবে না মধুর সুরে পারবে না। দরকার হলে কথা বলতে পারবে কিন্তু মধুর সুরে কথা বলতে পারবে না। তিনসুরের কত নম্বর আয়াতে আল্লাহ বলেন? সুরে আহজাবের 32 নম্বর আয়াতে। তিনসুরার কত নম্বর আয়াতে? সুরে আহজাবের 32 নম্বর আয়াতে বলেন, পর নারী পর পুরুষের সাথে মধুর সুরে কথা বলতে পারবে না, বললে আল্লাহ যে আলাদা মর্যাদা দিয়েছেন সেই মর্যাদা রক্ষা হবে না, বিবাদে রক্ষা হবে না। তারা বিবরণ দিয়েছেন, আল্লাহ বলেন, فيطمع الذي في قلبه مرض، যদি কোন পর নারী পর পুরুষের সাথে মধুর সুরে কথা বলে, তাহলে ওই পুরুষটা এই নারীর কণ্ঠস্বরের মাধুর্য আকৃষ্ট হয়ে এই নারীর প্রতি লিভি হয়ে যাবে। নারীর প্রতি লিভি হয় মানুষ টাকার জন্য, নারীর প্রতি লিভি হয় মানুষ পদের জন্য, না অপকর্মের জন্য। যে সারমর্ম কি দাঁড়ালো? পর নারী পর পুরুষের সাথে মধুর সুরে কথা বললে পর নারীর মধুর কণ্ঠস্বর ভিন্ন পুরুষের কানে পৌঁছলে আল্লাহ বলেন সেই ভিন্ন পুরুষ এই মধুর সুরের আকর্ষণে এই নারীটার সাথে অপকর্ম করতে মুদি হয়, অপকর্মের লোভ এই পুরুষের অন্তরে জাগ্রত হয়। পুরুষ ভিন্ন নারীর মধুর কণ্ঠস্বর শুনলে পুরুষের অন্তরে ওই নারীর সাথে অপকর্ম করার লোভ জাগে, লালসা জাগে। কার অন্তরে লোভ জাগে? পুরুষের। কার প্রতি? ওই তো নারীর প্রতি। কিসের লোভ জাগে? অপকর্ম করার লোভ জাগে। কেন জাগে? মধুর সুরে কথা বলার কারণে। কে বললেন? এখন যদি তিনি লোকে বলে আমার মনে যাবে না, তাহলে এই লোকটাই সত্যবাদী আর কোরআন শরীফের সুরে 1032 নম্বর আয়াতটা মিথ্যা। বিচারটা কিভাবে করবে? আল্লাহ তো সুরে 1032 নম্বর আয়াতে বলেন পর নারী পর পুরুষের সাথে মধুর সুরে কথা বললে ওই পুরুষের অন্তরে লোভ জাগে এই নারী যার সাথে অপকর্ম করার। আল্লাহ বলেন যাবে, সে বলে যাবে না। সুতরাং তার কথা উচিত, আল্লাহর কথা যাবে উচিত। আপনারা কোন সিদ্ধান্তে যাবেন বলুন? আল্লাহর কথা সঠিক। তাহলে যত নারী যত পর পুরুষের সাথে মধুর সুরে কথা বলে সবগুলি পুরুষের অন্তরে ওই নারী পুরুষ সাথে অপকর্ম করার লালসা যাবে, এই যে আল্লাহ কোরআনে বলেছেন তোমারই সত্য, তোমারই সত্য। যারা বলে আমাদের অন্তরে লোক যাবে না, এরা মিথ্যে। যারা বলে আমাদের অন্তরে লোক যাবে না, এরা মিথ্যে। আর না হয় আল্লাহ মিথ্যে। কোন সিদ্ধান্তে যাবে? আল্লাহ মিথ্যে না এরা মিথ্যে? এক চোখে যেতে হবে আপনাকে। আমি জিজ্ঞেস করি আপনাদের, ভিন্ন নারী ভিন্ন পুরুষ যুবক যুবতী একে অপরকে দেখলে অপরের প্রতি আকর্ষণ জাগে না? একে অপরের মধুর কণ্ঠস্বর শুনলে তাদের প্রতি আকর্ষণ জাগে না? জাগে। এরপরে যদি কেউ বলে যাবে না, এর মানে দাঁড়ায় যে তার বি আগুনের পরশে গেলে বলে না, গুরুজন যে গি আগুনের পাশে দিলে বলে না, এটা কি সত্যই গি না ভাত? যে পুরুষ ভিন্ন নারীর সংস্পর্শে গেলে তার মন বলে না, তার মনে নারীর প্রতি দুর্বলতা আসে না, এই লোকটা সত্যই পুরুষ না নামর্দকা পুরুষ? এটা পুরুষ না, এটা নামর্দকা পুরুষ। এবার জি নাই ভাত্তর হইয়া গেছে। আর যদি বলো আমার জি ভাত্তর হয়ে যায়, আমার জি জি রয়েছে, আগুনের কাছে গেলে অবশ্যই বললে। এবার বলুন, আপনার বিবির মধুর কণ্ঠস্বর শুনে পুরুষের মনে আকর্ষণ জাগলো আপনার বিবির সাথে অপকর্ম করতে, এটা আপনার বিবির জন্য সম্মানজনক না অপমানজনক? এই অপমান বোঝার মতো অনুভূতি বর্তমান সমাজের কতজন মুসলমানের অন্তরে আছে? আমার দিদির মধুর কণ্ঠস্বর শুনে কোন পুরুষ আমার দিদিকে উপভোগ করার লোভ আশা করবে? এতটুকু অপমান কোন মুসলমানের নারীর জন্য আল্লাহ বরদাস্ত করেন না। সুতরাং মুসলমানের নারীর মান মর্যাদা রক্ষা করার যে ব্যবস্থা আল্লাহ কোরআনে দিয়েছেন এর চেয়ে ভালো হবে দূরের কথা। এর সমাধানের ব্যবস্থা একমাত্র কোরআন ছাড়া দুনিয়ার কোথাও নয়। সুতরাং নারীর যথার্থ মর্যাদা দেয় একমাত্র কোরআন। মুসলমানের নারীর একমাত্র যথার্থ মর্যাদা দেয় একমাত্র কোরআন। তাহলে ভিন্ন নারীর যদি কোনো দরকার হয় ভিন্ন পুরুষের সাথে কথা বলার, আল্লাহ বলছেন মধুর সুরে বলবে না, কোন সুরে বলবে? পরে বলবে এমন আওয়াজে কথা বলবে যে আওয়াজে কোনো আকর্ষণ নাই, যে আওয়াজে মধুরতা নাই, তাহলে তোমার সাথে অপকর্ম করার লুট লঙ্কা করবে না, তোমার মর্যাদার হানি হবে না, তোমার মর্যাদার সংরক্ষিত হবে। আমার কথা বুঝে থাকলে এবার বলুন, মুসলমানের নারীদের মর্যাদা সংরক্ষণের জন্য আল্লাহ যত ব্যবস্থা দিয়েছেন এর একটা ব্যবস্থা হল মুসলমানের নারী মধুর সুরের গান পুরুষকে শোনাবে, গান শোনাবে না নাচ শোনাবে, নাচ শোনাবে না কুরআন তেলাওয়াত শোনাবে, মধুর সুর শোনাবে না বলছেন, কথার মাধ্যমে হোক, গানের মাধ্যমে হোক, নাচের মাধ্যমে হোক, কুরআন তেলাওয়াতের মাধ্যমে হোক, মুসলমানের নারীর মধুর কণ্ঠস্বর কোন ভিন্ন পুরুষকে শুনতে দিতে পারে না যে নারী আল্লাহ প্রদত্ত মর্যাদাকে রক্ষা করতে চায়। এজন্য মুসলমানের নারীদের জন্য মুয়াজ্জিন হওয়ার ব্যবস্থা নেই, না চট্টগ্রামে আছে, হাটাজারিতে আছে, মুসলমানের নারীদের জন্য মসজিদের ইমাম হওয়ার ব্যবস্থা নাই, নাকি হাটাজারিতে আছে, কোন মসজিদের ইমাম কোন নারী নাই, মুয়াজ্জিন হওয়ার ব্যবস্থা নাই, ইমাম হওয়ার ব্যবস্থা নাই, কারণ মুয়াজ্জিন আজান দিলে কর্তব্য করে না মধু ছেড়ে, ইমাম মসজিদের মেহরাবে দাঁড়িয়ে মুসল্লিদের নামাজ পড়াবে, কুরআন তেলাওয়াত করবে, কর্তব্য করে না মধু ছেড়ে। এবার বলুন, একটা মসজিদের ইমাম যদি আমার বুড়িতে বানানো হয়, আপনার বুড়িতে বানানো হয়, তখন এটাকে মসজিদের ইমাম বলতে হবে না ইমামি বলতে হবে? ইমামি, ইমামি যখন মেহরাবে দাঁড়িয়ে